উচ্চ মাধ্যমিক ব্যবসা নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, পৃষ্ঠা 240, 10ম অধ্যায়, ব্যাংক তহবিলের ব্যবহার, এর প্রথম অংশের পর থেকে দ্বিতীয় অংশ। 10.10 দলিলের মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণ, ডকুমেন্টারি ক্রেডিট। সারা বিশ্বে ব্যাংক নিরাপত্তা, আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য, আর এ কারণেই একজন ব্যক্তি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ কষ্টার্জিত অর্থ নির্দ্বিধায় ব্যাংকে জমা রাখে। ব্যাংকের প্রতি জনসাধারণের আস্থা ধরে রাখার জন্য রয়েছে দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। তালিকাভুক্ত কোনো ব্যাংকের দুর্দিনে এই ব্যাংকে তার পাশে এসে দাঁড়ায়, মক্কেলদের আমানতের ও জনসাধারণের পাওনার বিহিত করার দায়িত্ব নেয়। কয়েক বছর পূর্বে বাংলাদেশে বিসিআইসি ব্যাংকের দুর্দিনে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব পালন করে একথার যথার্থ প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশ এর সুনাম ও জনসাধারণের ব্যাংকের এর সুনাম ও জনসাধারণের আস্থা শুধুমাত্র ব্যাংকেরই নয়, সামগ্রিকভাবে দেশের জন্য একটা বড় সম্পদ। ব্যাংক তার এই সুনাম কাউকে ব্যবহার করতে দিয়ে যেমনই আর্থিক সহায়তা দিতে পারে, তেমনি মক্কেলদের পক্ষে কাউকে প্রদত্ত প্রতিশ্রুতি মক্কেলের জন্য অনেক বেশি আর্থিক সহায়তারও কারণ হতে পারে। ব্যাংক কর্তৃক কারো পক্ষে প্রদত্ত এরূপ লিখিত প্রতিশ্রুতিকেই ঋণপত্র বলে। এরূপ ঋণপত্র ইস্যুর ফলে ব্যাংকের দায়ের সৃষ্টি হয়, মক্কেলের নিকট থেকে সম্পূর্ণ অর্থ গ্রহণ করে। ব্যাংক এরূপ দায় গ্রহণ করতে পারে, আবার অর্থ গ্রহণ ছাড়া ঋণ হিসেবে এ ধরনের ঋণপত্র ইস্যু করতে পারে। নিম্নের রেখাচিত্রে উল্লিখিত বিভিন্ন ধরনের ঋণপত্র বা ঋণের দলিল ইস্যু করে ব্যাংক এ ধরনের দায় গ্রহণ করে থাকে। দলিলের মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণকে প্রথমত দুই ভাগে ভাগ করছে রেখাচিত্রে। একটা হলো বাণিজ্যিক দলিল ঋণ, আরেকটি হলো অবাণিজ্যিক দলিল ঋণ। বাণিজ্যিক দলিল ঋণের পরবর্তী স্টেপে দেখানো হচ্ছে প্রত্যয়পত্র, ব্যাংকের আজ্ঞাপত্র, পে অর্ডার, ব্যাংক গ্যারান্টি পত্র। এবং অবাণিজ্যিক দলিল ঋণের মধ্যে দেখানো হয়েছে ভ্রাম্যমান নোট, ভ্রমণকারীর চেক, ভ্রমণকারীর প্রত্যয়পত্র। উপরের রেখাচিত্রে উল্লেখ দলিলি ঋণপত্র নিম্নে আলোচনা করা হলো। বাণিজ্যিক দলিলি ঋণ, কমার্শিয়াল ডকুমেন্টারি ক্রেডিট। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে ব্যাপক হারে বাণিজ্যিক দলিলি ঋণপত্র ব্যবহৃত হতে দেখা যায়। নিম্নে এরূপ দলিলাদি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। এক, প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট। প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মক্কেলের স্বপক্ষে এমন এক ধরনের নিশ্চয়তাপত্র যার মাধ্যমে ব্যাংক আমদানিকারক বা ক্রেতার পক্ষে রপ্তানিকারক বা বিক্রেতার অনুকূলে আমদানিকৃত বা ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করবে, এ মর্মে অঙ্গীকার প্রদান করে। বৈদেশিক বাণিজ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে পরিচিতির অভাব, কারেন্সির ভিন্নতা, আইনগত ব্যবস্থা গ্রহণের অসুবিধা ইত্যাদি নানান কারণে ক্রেতা বা আমদানিকারক যেমনি আগাম অর্থ প্রেরণে সম্মত হয়, তেমনি রপ্তানিকারকও অর্থ প্রাপ্তির সম্পূর্ণ নিশ্চয়তা ছাড়া পণ্য প্রেরণ করতে চায় না। এরূপ অসুবিধা দূরীকরণে বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারককে প্রেরিত পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে। এরূপ নিশ্চয়তা বা প্রতিশ্রুতি পত্রকে প্রত্যয়পত্র এলসি বলা হয়ে থাকে। ব্যবসায়িক প্রয়োজন পূরণে বর্তমান কালে বিভিন্ন ধরনের প্রত্যয়পত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। অভ্যন্তরীণ ব্যবসায়ের ক্ষেত্রেও সীমিত পরিসরে এ ধরনের দলিল ব্যবহৃত হয়। দুই, ব্যাংকের আজ্ঞাপত্র, ব্যাংক ড্রাফট। কোনো ব্যাংকের এক শাখা কর্তৃক তাদের অন্য কোনো শাখাকে বা অন্য ব্যাংকে বা প্রতিনিধি ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা দলিলের ধারককে চাহিদা মাত্র প্রদানের জন্য যে লিখিত নির্দেশ প্রদান করে তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে। এক স্থানে হতে অন্য স্থানে নিরাপদে যে কোনো পরিমাণে অর্থ স্থানান্তরের জন্য ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট ব্যবহৃত হয়। এর সাহায্যে স্বল্প খরচে ও অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করা যায়। ড্রাফট গ্রহীতা প্রয়োজনীয় ফি সহ টাকা জমা দিলে ব্যাংক এরূপ দলিলের মাধ্যমে তার জন্য কোনো শাখার প্রতি নির্দিষ্ট ব্যক্তিকে বা আদেশানুসারে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে। চাহিবা মাত্র প্রদেয় আজ্ঞাপত্র, ডিমান্ড ড্রাফট বর্তমানে দ্রুত অর্থ প্রেরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হিসেবে গণ্য হয়। তিন পে অর্ডার ব্যাংকের কোনো একটি শাখা এরূপ দলিলের মাধ্যমে এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। ব্যাংকের যে শাখা থেকে এটি ইস্যু করা হয় সেই শাখা থেকেই এটি পরিশোধ করা হয়। চেকের মাধ্যমে কোনো প্রাপককে অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চেক পরিশোধ করা হয়। চেকের মাধ্যমেও কোনো প্রাপককে অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চেক লেখক আমানতকারী এর ব্যাংকে হিসাবে পর্যাপ্ত টাকা রয়েছে কিনা বা এতে উল্লেখ স্বাক্ষর ব্যাংকে জমাকৃত নমুনা স্বাক্ষরের সাথে মিলবে কিনা তা নিয়ে এর প্রাপকের সন্দেহ থাকা অমূলক নয়। এছাড়া নানান কারণেই ব্যাংক চেকের অর্থ প্রদানে অস্বীকার করতে পারে, তাই প্রাপক যে নিশ্চিতভাবেই অর্থ প্রাপ্ত হবে এ বিষয়ে তাকে আশ্বস্ত করার জন্য অর্থ প্রদানকারী পক্ষ ব্যাংকের নিকট থেকে প্রাপককে অর্থ প্রদান করা হবে এই মর্মে প্রতিশ্রুতিপত্র সংগ্রহ করে। ব্যাংক এরূপ প্রতিশ্রুতি দেয় যে দেয় বলে প্রাপক নির্বিঘ্নে তা নিয়ে থাকে। এটি একটি হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। চার, ব্যাংক গ্যারান্টি পত্র। ব্যাংক গ্যারান্টি অনেকটা ঋণ প্রত্যয়পত্রের অনুরূপ। এর মাধ্যমে ব্যাংক দেনাদারের পক্ষে পাওনাদারকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করে যে দেনাদার পাওনা পরিশোধে অক্ষম হলে ব্যাংক ওই অর্থ প্রদান করবে। এক্ষেত্রে ক্রয় বিক্রয়ের চুক্তিতে ব্যাংক তৃতীয় পক্ষ অর্থাৎ জামিনদারের ভূমিকা পালন করে, তাই মুখ্য দেনাদার পাওনা পরিশোধে ব্যর্থ হলে তখন ব্যাংকের দায় জন্ম এবং সে দায় পরিশোধে ব্যাংক বাধ্য থাকে। প্রত্যয়পত্রের বেলায় যে লেনদেনের বিপক্ষে তা খোলা হয়েছে উক্ত লেনদেন ব্যাংকের সহায়তায় সম্পাদিত হওয়ায় ব্যাংকের প্রয়োজন মনে করলে কাগজপত্র আটকিয়ে পাওনা অর্থ আদায় করতে পারে, কিন্তু ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে লেনদেনটি ব্যাংকের মাধ্যমে সম্পাদনের প্রয়োজন পড়ে না। মুখ্য দেনাদার ও পাওনাদার নিজেরাই সমগ্র লেনদেন সম্পাদন করে। এক্ষেত্রে ব্যাংকের গ্যারান্টি পত্র পাওনাদারের পাওনা প্রাপ্তির নিশ্চয়তা পত্র বিবেচিত হয়। পাওনাদার ইচ্ছে করলে এরূপ ঋণপত্র কোথাও জামানত রেখে ঋণও সংগ্রহ করতে পারে। এরূপ ঋণপত্র সুনির্দিষ্ট লেনদেনের বিপক্ষে অর্থের পরিমাণ উল্লেখপূর্বকও দেওয়া যায়, আবার নির্দিষ্ট সময়ের জন্য এ সর্বোচ্চ ও সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য একাধিক লেনদেন ব্যবহার উপযোগী করাও এটি তৈরি করা হতে পারে। সাধারণত ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত গ্রাহক বা যাদের স্থায়ী আমানত ব্যাংকে জমা রয়েছে তার বিপক্ষে ব্যাংক এ ধরনের গ্যারান্টি পত্র ইস্যু করে। খ, অবাণিজ্যিক দলিল ঋণ, নন কমার্শিয়াল ডকুমেন্টারি ক্রেডিট। বর্তমানকালে ব্যাংক তার আয় বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের মক্কেলকে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহারযোগ্য নয় এমন ধরনের ঋণপত্রও ইস্যু করে থাকে। নিম্নে বিভিন্ন অবাণিজ্যিক দলিল ঋণপত্র আলোচনা করা হলো। এক, ভ্রাম্যমান নোট, সার্কুলার নোট। ভ্রাম্যমান নোট বা সার্কুলার নোট এমন একটি ঋণের দলিল যে দলিলে ইস্যুকারী ব্যাংক কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য বিদেশস্থ এর কোনো শাখা বা প্রতিনিধিকে শর্তহীন নির্দেশ দেয়। এই নোট সমূহ বিদেশে অবস্থিত ইস্যুকারী ব্যাংকের যে কোনো শাখা বা প্রতিনিধির কাছ থেকে ভাঙানো যায়। নোটের সাথে সংলগ্ন একটি নিদর্শন পত্রে ইস্যুকারী ব্যাংকের নির্দেশ বিদেশস্থ বিভিন্ন শাখা ও প্রতিনিধির নাম লিপিবদ্ধ থাকে। এতদ ব্যতীত এ নিদর্শন পত্রে ভ্রাম্যমান নোটের সংখ্যা, ভ্রমণকারীর নাম ও তার নমুনা সহ এর উল্লেখ থাকে। দুই, ভ্রমণকারীর চেক, ট্রাভেলার্স চেক। দেশ বিদেশে ভ্রমণের সময় ভ্রমণকারীরা নগদ টাকা পয়সা হারানো বা চুরি ডাকাতির ঝুঁকি হতে নিষ্কৃতি পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণকারীর চেক ব্যবহার করে থাকে। অবশ্য এরূপ চেক সংগ্রহকালে ভ্রমণকারীর পক্ষে যথাযথ সরকারি অনুমোদন থাকা আবশ্যক। পর্যটকের চেক ব্যাংক ড্রাফটের আকারে তৈরি করা হয়। চেকটিতে ভ্রমণকারীর নিজস্ব স্বাক্ষর করে এবং ব্যাংকের ম্যানেজার তার স্বাক্ষর সত্যায়িত করে দেয়। এরূপ চেক ব্যবহারকারীকে পরে অনুরূপ সই করে বিদেশস্থ উক্ত ব্যাংকের শাখা বা প্রতিনিধি হতে অর্থ সংগ্রহ করতে হয়। প্যারা, ভ্রমণকারীর চেক নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য ইস্যু করা হয়। এটা প্রচলিত বিনিময় হার অনুযায়ী ভাঙানো যায়। এই চেক ব্যাংক ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে ভ্রমণ প্রতিনিধিরাও ট্রাভেল এজেন্টস ইস্যু করতে পারে। ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানের বিদেশস্থ শাখা বা প্রতিনিধি ছাড়াও বিদেশে বৈদেশিক মুদ্রা বিনিময় কারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো থেকেও ভ্রমণকারীর চেক টিসি ভাঙানো যায়, ফলে এর ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। তিন, ভ্রমণকারীর প্রত্যয়পত্র, ট্রাভেলার্স লেটার অব ক্রেডিট। যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা মাত্র কোনো ভ্রমণকারীকে প্রদান করার জন্য লিখিত নির্দেশ দেয় তাকে ভ্রমণকারী প্রত্যয়পত্র বলে। ভ্রমণকারীদের জন্য এরূপ প্রত্যয়পত্র ইস্যু করা হয়। ভ্রমণকারীর প্রত্যয়পত্র দুই প্রকার, ক নির্দিষ্ট প্রত্যয়পত্র ডিরেক্ট লেটার অব ক্রেডিট। এ জাতীয় প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংকের কোনো নির্দিষ্ট শাখা বা প্রতিনিধির নিকট পাঠানো হয়। এরূপ পত্র প্রদর্শন করে পত্র গ্রহীতা অর্থ সংগ্রহ করতে পারে। দেশের ভেতরে ও বাইরে সর্বত্র এরূপ প্রত্যয়পত্রের ব্যবহার করা যায়। এরূপ গ্রহীতা নির্দিষ্ট শাখা বা প্রতিনিধির নিকট থেকে একবারেই তার সম্পূর্ণ অর্থ উঠিয়ে নেয়। একাধিকবার বা একাধিক জায়গায় এরূপ প্রত্যয়পত্র ব্যবহার করা যায় না। খ ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র সার্কুলার লেটার অব ক্রেডিট। একাধিক শাখা বা প্রতিনিধিকে উদ্দেশ্য করে কোনো মক্কেলের পক্ষে যে প্রত্যয়পত্র ইস্যু করা হয় তাকে ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র বলে। এই প্রত্যয়পত্র অনুসারে টাকা নেয়ার সময় পত্র ব্যবহারকারীকে প্রত্যেকবার এর বিপরীতে পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নমুনা স্বাক্ষর প্রদান করতে হয়। সর্বশেষ যে শাখা বা প্রতিষ্ঠানটির নিকট থেকে প্রাপক প্রত্যয়পত্রে উল্লিখিত টাকা গ্রহণ করে সে পত্রটি বাতিল করে দেয় এবং ইস্যুকারী ব্যাংকের নিকট তা প্রেরণ করে। সাধারণত বিভিন্ন দেশে ভ্রমণরত পরিব্রাজকের অনুকূলে এ ধরনের প্রত্যয়পত্র ইস্যু করা হয়। যে ব্যাংক হতে এই পত্র ইস্যু করা হয় সেই ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে এই মর্মে নির্দেশ প্রদান করে যে পত্র বাহককে যেন নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। 10.11 প্রত্যয়পত্র কাকে বলে? হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? প্রত্যয়পত্র বৈদেশিক বাণিজ্যে বহুল ব্যবহার্য ঋণের দলিল। এরূপ ব্যবসায়ের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি কারকের মধ্যে পারস্পরিক পরিচয়ের অভাব এবং স্থানগত দূরত্বের কারণে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে কি না এ মর্মে রপ্তানিকারকের মনে যে সন্দেহের সৃষ্টি হয় তা দূর করার জন্য এই সমগ্র বিশ্বে নিরাপত্তার প্রতীক হিসেবে প্রত্যয়পত্রের আবির্ভাব ঘটেছে। প্যারা, প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মক্কেলের সপক্ষে এমন এক ধরনের নিশ্চয়তা পত্র যার মাধ্যমে ব্যাংক আমদানিকারক বা ক্রেতার পক্ষে রপ্তানিকারক বা বিক্রেতার অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করবে এই মর্মে অঙ্গীকার প্রদান করে। বৈদেশিক বাণিজ্যে এরূপ দলিল ব্যাপকভাবে ব্যবহৃত হলেও অভ্যন্তরীণ ব্যবসায় সীমিত পরিসরে এরূপ দলিলের ব্যবহার হয়। প্যারা, নিম্নে প্রত্যয়পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদত্ত হল। এক, পিএস কলিনের মতে লেটার অফ ক্রেডিট ইজ এ ডকুমেন্ট ইস্যুড বাই এ ব্যাংক অন বিহাফ অব এ কাস্টমার অথোরাইজিং পেমেন্ট টু এ সাপ্লাইয়ার ওয়েন দ্য কন্ডিশনস স্পেসিফাইড ইন দ্য ডকুমেন্ট আর মিট মিট। অর্থাৎ প্রত্যয়পত্র হল ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মক্কেলের পক্ষে পণ্য সরবরাহকারীকে অর্থ প্রদানের একটি স্বীকৃতিপত্র। দলিলে উল্লিখিত শর্ত পূরণ হলে ব্যাংক তা পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। টিকা 1, পিএস করে ডিকশনারি অফ বিজনেস সেকেন্ড এডিশন পেজ 165। দুই, ডক্টর এ আর খানের মতে যে পত্রের মাধ্যমে ব্যাংক তার আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় এবং আমদানিকারকের অপারগতায় নিজে পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয় তাকে প্রত্যয়পত্র বলে। তিন, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসে উল্লেখ আছে যে লেটার অফ ক্রেডিট মিনস এ লেটার ফ্রম ওয়ান ব্যাংকার টু অ্যানাদার অথোরাইজিং দ্য পেমেন্ট অফ এ স্পেসিফাইড সাম টু দ্য পার্সন নেমড ইন দ্য লেটার অন সার্টেন স্পেসিফাইড কন্ডিশনস। কমার্শিয়ালি লেটার্স অফ ক্রেডিট আর ওয়াইডলি ইউজড ইন দি ইন্টারন্যাশনাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ট্রেড অ্যাজ এ মিনস অফ পেমেন্ট। অর্থাৎ প্রত্যয়পত্র বলতে এমন এক ধরনের পত্রকে বোঝায় যার মাধ্যমে কোনো ব্যাংকার তার পক্ষে অন্য কাউকে এ মর্মে অনুমতি প্রদান করে যে নির্দিষ্ট শর্ত প্রতিপালিত হলে পত্রে উল্লেখ নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হোক। বাণিজ্যিক ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানি হতে উদ্ভূত দেনা পাওনা নিষ্পত্তিতে প্রত্যয়পত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে প্রত্যয়পত্রে যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা নিম্নে উল্লেখ করা হলো। এক, প্রত্যয়পত্র একটি ঋণের দলিল। দুই, এরূপ দলিল ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়। তিন, এতে তিনটি পক্ষ থাকে যে আমদানিকারক বা ক্রেতা, রপ্তানিকারক বা বিক্রেতা ও ব্যাংক। চার, এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে অপ্রয়োগিত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। পাঁচ, ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যয়পত্রের ব্যবহার ছাড়াও এর দ্বারা ব্যক্তিগত প্রয়োজনে দেশের ভেতরে বা বাইরে অর্থ সংস্থান করা যায়। প্যারা, উপসংহারে বলা যায় যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারক বা ক্রেতার পক্ষে রপ্তানিকারক বা বিক্রেতার অনুকূলে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে ঋণ প্রত্যয়পত্র এলসি বলে। নিম্নে একটি বৈদেশিক প্রত্যয়পত্রের নমুনা দেওয়া হলো। ব্যবস্থাপনা নমুনা। জনতা ব্যাংক মানে এটার সবচেয়ে উপরে মাঝামাঝি লেখা আছে জনতা ব্যাংক, রাজউক এভিনিউ শাখা, ঢাকা, 1000, বাংলাদেশ। এর নিচের ডান পাশে আছে তারিখ 7 এপ্রিল 2007 এবং বাম পাশে আছে নিশ্চিত প্রত্রপত্র নং 501 এবং এই বাম পাশে এর নিচে আছে বরাবর মেসার্স টাকিও ট্রেডার্স টোকিও জাপান, টাকিও ট্রেডার্স। তো এই বরাবরই মাঝামাঝি উপরের নিচে আছে একটি লেখা যেটা হলো টাকা 50,000। তো বরাবর এবং মেসার্স টাকিও ট্রেডার্স টোকিও জাপান এই কথাটা নিচ থেকে আবার শুরু হয়েছে। এত দ্বারা আপনাদেরকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করা যাচ্ছে যে আমাদের টোকিওতে অবস্থিত শাখার অনুমোদন ক্রমে এবং আমাদের মক্কেল ঢাকাস্থ মিশেষ জনতা ট্রেডার্সের পক্ষে আপনাদের বরাবর দর্শনের 2 মাস পর দেও মাত্র 50,000 টাকার একটি পত্রপত্র আমরা খুলেছি। বাংলার দূত নামক জাহাজে জুট মিলের টুইস্টিং মেশিন 20 এপ্রিল 2007 তারিখের মধ্যে টোকিও বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে হবে এবং অস্ত্র প্রত্যয়পত্রের আওতায় প্রস্তুতকৃত বিলের মর্যাদা প্রাপ্তির জন্য চালানি রসিদ, পণ্য চালান ইত্যাদি দলিলপত্র সহ বিল উপস্থাপন করতে হবে। প্যারা, আমরা এই প্রত্যয়পত্রের আওতায় এবং সরকারাধীনে প্রস্তুতকৃত বিনিময়ে বিলের মর্যাদা দান করার নিশ্চয়তা প্রদান করছি। আপনারা বিশ্বস্ত ফাহিম জামান, ম্যানেজার জনতা ব্যাংকের পক্ষে। পৃষ্ঠা 245 10.12 প্রত্যয়পত্রের গুরুত্ব বা সুবিধা। ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস অফ লেটার অফ ক্রেডিট। বর্তমান জটিল ও বিশ্ব বিস্তৃত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্রের গুরুত্ব অপরিসীম। বিশেষভাবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই দলিল এমন গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে যে এর ব্যবহার ভিন্ন এরূপ ব্যবসায়ের কথা চিন্তাও করা যায় না। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রত্যয়পত্রের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্যারা, নিম্নে প্রত্যয়পত্রের গুরুত্ব উল্লেখ করা হলো। 1. বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব ফরেন ট্রেড। বৈদেশিক বাণিজ্যকে সহজ ও নিরাপদ করার ক্ষেত্রে প্রত্যয়পত্রের গুরুত্ব সর্বাধিক। রপ্তানিকারক তার অনুকূলে ব্যাংক প্রদত্ত এরূপ প্রত্যয়পত্র প্রাপ্তি বিভিন্ন পণ্য প্রেরণ করে না, তাই রপ্তানি বাণিজ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। 2. অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ, এক্সটেনশন অব হোম ট্রেড। দেশের অভ্যন্তরে অপরিচিত ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও নিশ্চয়তার সাথে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রত্যয়পত্র ব্যবহৃত হয় বলে একটা দেশের অভ্যন্তরেও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। 3. মূল্য প্রাপ্তি নিশ্চয়তা, কনফার্মেশন অব মানি কালেকশন। প্রত্যয়পত্র বিক্রিত পণ্যের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। ক্রেতা বা আমদানিকারক মূল্য পরিশোধ না করলে ব্যাংক তা পরিশোধের নিশ্চয়তা দেওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে এটা অবাধে ব্যবহৃত হয়। 4. ঝুঁকি হ্রাস, রিডাকশন অব রিস্ক। এই পত্রের একটি অন্যতম সুবিধা হলো এটা তৈরি ও প্রেরণের পর একটি নির্দিষ্ট পর্যায়ের পরে রপ্তানিকারকের অনুমোদন ব্যতিরিক্ত তা আর বাতিল করা যায় না, ফলে রপ্তানিকারকের পক্ষে লেনদেনের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। 5. অগ্রিম মূল্য প্রাপ্তি, রিসিট অব অ্যাডভান্স মানি। আমদানিকারক কর্তৃক স্বীকৃত বিনিময় বিলের বিপক্ষে ব্যাংক প্রদত্ত প্রত্যয়পত্র প্রয়োজনে মেয়াদ পূর্তির পূর্বে সহজেই ভাঙানোর সুযোগ পাওয়া যায়, ফলে অগ্রিম অর্থ সংস্থানের সুযোগ ঘটে। 6. সম্পর্ক উন্নয়ন, ডেভেলপমেন্ট অব রিলেশনশিপ। প্রত্যয়পত্র অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য অপরিচিত ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে ব্যবসায় বাণিজ্য সহজে দ্রুত সম্প্রসারিত হয় ও ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটে। 7. ব্যাংকের আয়ের সুযোগ, অপরচুনিটি অব ব্যাংক ইনকাম। প্রত্যয়পত্র খোলা থেকে শুরু করে লেনদেন নিষ্পত্তি পর্যন্ত ব্যাংক মধ্যস্থকারী হিসেবে সেবার বিনিময়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারে, তাই ব্যাংকে ব্যবসায়েরও সম্প্রসারণ ঘটে। 8. বিদেশ ভ্রমণের সুযোগ, প্রোভাইডিং অপরচুনিটি অব ফরেন ট্যুর। প্রত্যয়পত্র শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বিদেশ ভ্রমণেও ব্যবসায়ী ও ভ্রমণকারীদের সাহায্য করে। ব্যাংকে প্রত্যয়পত্র খুলে ভ্রমণকারী উক্ত ব্যাংকের বিদেশি শাখা বা প্রতিনিধি ব্যাংকের কাছ থেকে সহজেই অর্থ সংগ্রহ করতে পারে। প্যারা, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় প্রত্যয়পত্র শুধু ব্যবসায় বাণিজ্যেই নয়, এর বাইরেও নানাবিধ প্রয়োজনে ব্যবহৃত হয়। বৈদেশিক ব্যবসায় ও সেই সাথে বৈদেশিক লেনদেন যেভাবে বাড়ছে তাতে আশা করা যায় ভবিষ্যতে অর্থনৈতিক প্রয়োজনে প্রত্যয়পত্রের ব্যবহার ব্যাপক থেকে ব্যাপকতর হবে। দশ দশমিক তেরো প্রত্যয়পত্রের শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন অফ লেটার অফ ক্রেডিট। বর্তমান জটিল অর্থনৈতিক লেনদেনের যুগে ব্যবসায়ীদের নানাবিধ প্রয়োজনের কথা বিবেচনা করে ব্যাংকে বিভিন্ন ধরনের প্রত্যয়পত্র খোলার সুযোগ প্রদান করে। যে সকল প্রত্যয়পত্রের প্রচলন বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিম্নে তার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এক, নিশ্চিত প্রত্যয়পত্র, কনফার্মড লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক প্রত্যয়পত্র খোলার সাথে সাথে রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে এবং মেয়াদ পূর্তিতে মূল্য পরিশোধের নিশ্চিত আশ্বাস প্রদান করে তাকে নিশ্চিত প্রত্যয়পত্র বলে। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বে ব্যাংক প্রত্যয়পত্র কখনোই বাতিল করে না। দুই, অনিশ্চিত প্রত্যয়পত্র, আনকনফার্মড লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত বিলে স্বীকৃতি প্রদান এবং তার মূল্য পরিশোধের ব্যাপারে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি না দিয়ে সাধারণ প্রতিশ্রুতি প্রদত্ত হয় তাকে অনিশ্চিত প্রত্যয়পত্র বলে। যে কোনো সময় ব্যাংক এ ধরনের প্রত্যয়পত্রের নিশ্চয়তা প্রত্যাহার করতে পারে। অবশ্য প্রত্যাহার তারিখের পূর্বে প্রস্তুতকৃত বিলে স্বীকৃতি প্রদান ও তার অর্থ পরিশোধে ব্যাংক বাধ্য থাকে। তিন, দলিলি প্রত্যয়পত্র, ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট। প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংক যদি প্রত্যয়পত্র এরূপ শর্ত আরোপ করে যে বিল উপস্থাপনের সময় এর সাথে মালের চালান রসিদ, বহনপত্র, বীমাপত্র ইত্যাদি সংযুক্ত করতে হবে, অন্যথায় বিল স্বীকৃত হবে না, তবে তাকে দলিলটি প্রত্যয়পত্র বলে। চার, দলিলবিহীন প্রত্যয়পত্র, ক্লিন লেটার অফ ক্রেডিট। প্রত্যয়পত্রের ইস্যুকারী ব্যাংক রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত বিলে মর্যাদা প্রদানের বিষয়ে যদি বিলের সাথে অন্য কোনো দলিল সংযুক্ত করার বিষয়ে শর্ত আরোপ না করে তবে তাকে দলিলবিহীন প্রত্যয়পত্র বলে। পাঁচ, খোলা প্রত্যয়পত্র, রিভোকেবল অর ওপেন লেটার অফ ক্রেডিট। ইস্যুকারী ব্যাংক যে কোনো সময় প্রত্যয়পত্র বাতিল করতে পারবে এ মর্মে প্রত্যয়পত্র ইস্যু করলে তাকে খোলা প্রত্যয়পত্র বলে। অবশ্য বাতিলের পূর্বে এই পত্রের ভিত্তিতে কোনো বিল প্রস্তুত করা হলে বা বিল স্বীকৃত হলে তার মর্যাদা প্রদানে ব্যাংক বাধ্য থাকবে। ছয়, স্থির প্রত্যয়পত্র, ইরিভোকেবল অর ফার্ম লেটার অফ ক্রেডিট। ইস্যুকারী ব্যাংক মেয়াদ উত্তীর্ণ ব্যতিরেকে যে প্রত্যয়পত্র বাতিল করতে পারে না তাকে স্থির প্রত্যয়পত্র বলে। এক্ষেত্রে মক্কেলের মৃত্যু হলে বা মক্কেল দেউলিয়া হলে এর আওতায় প্রস্তুতকৃত বিলের মর্যাদা দিতে ও অর্থ প্রদানে ব্যাংক বাধ্য থাকে। সাত, নির্দিষ্ট প্রত্যয়পত্র, ফিক্সড লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্র নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য খোলা হয় এবং মেয়াদান্তে বা অর্থ পরিশোধিত হলে বাতিল বলে গণ্য হয় তাকে নির্দিষ্ট বা স্থায়ী প্রত্যয়পত্র বলে। আট, ঘূর্ণায়মান প্রত্যয়পত্র, রিভলভিং লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্র নির্দিষ্ট সময়ের জন্য অর্থের পরিমাণের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট পূর্বক খোলা হয় এবং উক্ত সময়ে পৌনঃপুনিকভাবে সম পরিমাণ বা তার কম অর্থের জন্য ব্যবহার করা যায় তাকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলে। যেমন, 3 মাস মেয়াদে 10,000 টাকার জন্য এ ধরনের প্রত্যয়পত্র খোলা হলো। ওই সময়ের মধ্যে 10,000 টাকা বা তার কম একাধিক লেনদেনের জন্য এই একটি প্রত্যয়পত্র ব্যবহৃত হতে পারবে। বারে বারে প্রত্যয়পত্র খোলার ঝামেলা থেকে বা মক্কেলদের রেহাই দেওয়ার জন্য এরূপ প্রত্যয়পত্রের উদ্ভব ঘটেছে। 9, প্রান্তে লিখিত প্রত্যয়পত্র, মার্জিনাল লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্রের এক প্রান্তে প্রত্যয়পত্র এবং অন্য প্রান্তে বিল ফর্ম সংযুক্ত থাকে এবং প্রান্ত দেশে বিল তৈরি ও মর্যাদা দানের শর্তাবলী লিখিত থাকে তাকে প্রান্তে লিখিত প্রত্যয়পত্র বলে। 10, অগ্রিম প্রত্যয়পত্র, এন্টিসিপেটরি লেটার অফ ক্রেডিট, ANTICIPATORY। রপ্তানিকারক বা বিক্রেতার অগ্রিম মূল্য পরিশোধ বা অর্থ সংস্থানের শর্তে যে প্রত্যয়পত্র খোলা হয় তাকে অগ্রিম প্রত্যয়পত্র বলে। এরূপ প্রত্যয়পত্রকে নিম্নোক্ত দুই ভাগে ভাগ করা যায়। ক, লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র, রেড ক্লজ, CLAUS, রেড ক্লজ এন্টিসিপেটরি লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক পণ্যের ভাড়া, শুল্ক, বীমা, জাহাজ খরচ ইত্যাদি বাবদ রপ্তানিকারককে অগ্রিম টাকা গ্রহণের ক্ষমতা প্রদান করে তাকে লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র বলে। খ, সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র, গ্রিন ক্লজ এন্টিসিপেটরি লেটার অফ ক্রেডিট। যে প্রত্যয়পত্রের অধীনে ব্যাংক রপ্তানিকারক বা বিক্রেতাকে শুধুমাত্র অগ্রিম গুদাম ভাড়া গ্রহণের ক্ষমতা প্রদান করে তাকে সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র বলে। 11, ভ্রমণকারীর প্রত্যয়পত্র, ট্রাভেলার্স লেটার অফ ক্রেডিট। ভ্রমণকারীর অনুকূলে ব্যাংক কর্তৃক যে প্রত্যয়পত্র ইস্যু করা হয় তাকে ভ্রমণকারী প্রত্যয়পত্র বলে। এতে ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধি ব্যাংককে প্রত্যয়পত্রের আওতায় অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে। এরূপ প্রত্যয়পত্র নিম্নোক্ত দুই ধরনের। ক, নির্দিষ্ট প্রত্যয়পত্র, ডিরেক্ট লেটার অফ ক্রেডিট। ইস্যুকারী ব্যাংকে এই প্রত্যয়পত্রের অধীনে ব্যাংককারী ভ্রমণকারীকে তার বিদেশস্থ নির্দিষ্ট কোনো শাখা বা প্রতিনিধির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে। খ ভ্রাম্যমান প্রত্যয়পত্র সার্কুলার লেটার অব ক্রেডিট এই প্রত্যয়পত্রের অধীনে ভ্রমণকারী ইস্যুকারী ব্যাংকের একাধিক বিদেশস্থ শাখা বা প্রতিনিধির কাছ থেকে মেয়াদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে। এরূপ প্রত্যয়পত্রের সাথে সংযুক্ত প্রদর্শন পত্রে ভ্রমণকারী স্বাক্ষর করার প্রয়োজনে একাধিক ব্যাংকের কাছ থেকে এতে বর্ণিত নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করে। 12. ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট যে ক্ষেত্রে কোনো হস্তান্তর অযোগ্য প্রত্যয়পত্রের গ্রহীতা এর বিপক্ষে বা এর জামানতের ভিত্তিতে অন্যের অনুকূলে ব্যাংকে থেকে কোনো নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলে। এরূপ প্রত্যয়পত্রের সুবিধা হলো ব্যাংকে কোনো নগদ অর্থ প্রদান না করে প্রাপ্ত প্রত্যয়পত্রকে জামানত হিসেবে ব্যবহার করা যায় এবং এর বিপক্ষে নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করা যায়। পরিশেষে বলা যায়, বর্তমান বিশ্বে শুধু ব্যবসায় জগতেই নয়, এর বাইরেও প্রত্যয়পত্রের প্রচলন ঘটেছে। আশা করা যায় ভবিষ্যতে আর্থিক লেনদেনের সকল ক্ষেত্রে এটা আরও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হবে, আর যার ফলশ্রুতিতে নতুন নতুন প্রত্যয়পত্রের প্রচলন ঘটবে তা নির্দ্বিধায় বলা যায়। নির্দ্বিধায় বলা যায়। 10.14 ভ্রমণকারীর প্রত্যয়পত্র ট্রাভেলার্স লেটার অফ ক্রেডিট যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা মাত্র কোনো ভ্রমণকারীকে প্রদান করার জন্য লিখিত নির্দেশ দেয় তাকে ভ্রমণকারী প্রত্যয়পত্র বলে। ভ্রমণকারীদের জন্যই এরূপ প্রত্যয়পত্র ইস্যু করা হয়। ভ্রমণকারীর প্রত্যয়পত্র দু প্রকার। ক ভ্রমণ ভ্রাম্যমান বা প্রচারমূলক প্রত্যয়পত্র সার্কুলার লেটার অব ক্রেডিট একাধিক শাখা বা প্রতিনিধিকে উদ্দেশ্য করে কোনো মক্কেলের পক্ষে যে প্রত্যয়পত্র ইস্যু করা হয় তাকে ভ্রাম্যমান প্রত্যয়পত্র বলে। এই প্রত্যয়পত্র অনুসারে টাকা নেয়ার সময় পত্র ব্যবহারকারীকে প্রত্যেকবারই এর বিপরীতে পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নমুনা স্বাক্ষর প্রদান করতে হয়। সর্বশেষে যে শাখা বা প্রতিষ্ঠানটির নিকট থেকে প্রাপক প্রত্যয়পত্রে উল্লিখিত টাকা গ্রহণ করে সেই পত্রটি বাতিল করে দেয় এবং ইস্যুকৃত ব্যাংকের নিকট তা প্রেরণ করে। সাধারণত বিভিন্ন দেশে ভ্রমণরত পরিব্রাজকের অনুকূলে এ ধরনের প্রত্যয়পত্র ইস্যু করা হয়। যে ব্যাংক হতে এই পত্র ইস্যু করা হয় সেই ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে এই মর্মে নির্দেশ প্রদান করে যে পত্রবাহককে যেন নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। নিম্নে এরূপ প্রত্যয়পত্রের একটি নমুনা প্রদত্ত হলো। পত্রটিতে সবচেয়ে উপরে মাঝামাঝি লেখা আছে সোনালী ব্যাংক, তার নিচে বৈদেশিক বিনিময় শাখা 28 দিলকুশা মতিঝিল বা মানে বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 বাংলাদেশ। এর পাশে মানে সবচেয়ে উপরে নয় একটু নিচে ডান পাশে আছে তারিখ 10 এপ্রিল 2007 এবং সোনালী ব্যাংক লেখা বরাবর এর নিচে ঠিকানা লেখার পরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা ও প্রতিনিধির নিকট প্রযোজ্য ব্র্যাকেট ক্লোজ। এরপরে বাম পাশে এর পরে নিচে থেকে শুরু হয়েছে বাম পাশে থেকে নং সিএলসি বাই 570 বরাবর সোনালী ব্যাংকের বৈদেশিক শাখা সমূহ ব্র্যাকেট যাদের নাম এত সংলগ্ন প্রদর্শন পত্রে উল্লেখ করা হয়েছে ব্র্যাকেট ক্লোজ। শুধু এই পত্রের বাহক জনাব রিয়াজ মাহমুদ ব্র্যাকেট যার স্বাক্ষর এর সাথে যুক্ত প্রদর্শন পত্রে দেওয়া হয়েছে ব্র্যাকেট ক্লোজ। অত্র ব্যাংকের উপর 5 লাখ টাকা বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার দর্শনী আজ্ঞাপত্র প্রস্তুত করার ক্ষমতা প্রদত্ত হলো এবং আমরা তার উল্লিখিত মূল্যের পরিমাণ পর্যন্ত আজ্ঞাপত্রের মর্যাদা দানে অঙ্গীকারাবদ্ধ হলাম। প্যারা উল্লেখ্য এই প্রত্যয়পত্রের আওতায় প্রস্তুতকৃত ও মর্যাদাকৃত আজ্ঞাপত্র সমূহের বিবরণ এর অপর পৃষ্ঠায় লিখতে হবে এবং সবশেষে মর্যাদাকৃত আজ্ঞাপত্রের সাথে এ পত্রটি ফেরত পাঠাতে হবে। অদ্য হতে 3 মাস পর্যন্ত এ প্রত্যয়পত্র বৈধ থাকবে। এর নিচে বাম পাশে একটি বক্স করে লেখা আছে টাকা 5 লাখ, মাত্র 5 লাখ টাকা, এবং ডান পাশে নিচে একবার সর্বশেষ নিচে লেখা আছে আপনাদের বিশ্বস্ত ফয়েজ ইকবাল ম্যানেজার সোনালী ব্যাংকের পক্ষে। ভ্রাম্যমাণ প্রত্যয়পত্রের বিপরীত পৃষ্ঠার নমুনা, এখানে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা কলাম করা আছে এবং দুইটা রো করা আছে। নিচের রো ফাঁকা এবং উপরের রোতে প্রথম কলামে লেখা আছে পরিশোধের তারিখ, দ্বিতীয় কলামে পরিশোধের স্থান, তৃতীয় কলামে পরিশোধকারী শাখার নাম ঠিকানা, তৃতীয় চতুর্থ কলামে পরিশোধের পরিশোধিত অর্থের পরিমাণ এবং পঞ্চম কলামে আছে পরিশোধকারী শাখা, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং সর্বশেষ কলামে আছে প্রাপকের স্বাক্ষর। খ, নির্দিষ্ট প্রত্যয়পত্র, ডিরেক্ট লেটার অফ ক্রেডিট, এ জাতীয় প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংকের কোন নির্দিষ্ট শাখা বা প্রতিনিধির নিকট পাঠানো হয়, এরূপ পত্র প্রদর্শন করে পত্রগ্রহীতা অর্থ সংগ্রহ করতে পারে। দেশের ভেতরে ও বাইরে সর্বত্র এরূপ প্রত্যয়পত্রের ব্যবহার করা যায়। এরূপ গ্রহীতা নির্দিষ্ট শাখা বা প্রতিনিধির নিকট থেকে একবারেই তার অর্থ সম্পূর্ণ অর্থ উঠিয়ে নেয়, একাধিক বার বা একাধিক জায়গায় এরূপ প্রত্যয়পত্র ব্যবহার করা যায় না। দশ দশমিক পনেরো, ভ্রমণকারীর চেক বা পর্যটকের চেক, ট্রাভেলার্স চেক। ভ্রমণকারীর চেক এমন এক ধরনের অবাণিজ্যিক ব্যাংক ঋণের দলিল যাতে ইস্যুকারী ব্যাংক দলিলে উল্লেখিত ব্যক্তিকে প্রাপক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য ব্যাংকের কোনো শাখা বা প্রতিনিধিকে শর্তহীন নির্দেশ দেয়। দেশ বিদেশে ভ্রমণের সময় ভ্রমণকারীরা নগদ টাকা পয়সা হারানো বা চুরি ডাকাতের ঝুঁকি হতে নিষ্কৃতি পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণকারীর চেক ব্যবহার করে থাকে। অবশ্য এরূপ চেক সংগ্রহকালে ভ্রমণকারীর পক্ষে যথাযথ সরকারি অনুমোদন থাকা আবশ্যক। পর্যটকের চেক ব্যাংক ড্রাফটের আকারে তৈরি করা হয়। চেকটিতে ভ্রমণকারী নিজে স্বাক্ষর করে এবং ব্যাংকের ম্যানেজার তার স্বাক্ষর সত্যায়িত করে দেয়। এরূপ চেক ব্যবহারকারীকে পরে অনুরূপ সই করে বিদেশস্থ উক্ত ব্যাংকের শাখা বা প্রতিনিধি হতে টাকা পয়সা গ্রহণ করতে হয়। তারা পর্যটক চেক নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য প্রচার করা হয়। এটা প্রচলিত বিনিময় হার অনুযায়ী ভাঙানো যায়। এই চেক ব্যাংক ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে ভ্রমণ প্রতিনিধিরাও ট্রাভেল এজেন্ট ইস্যু করতে পারে। ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানের বিদেশস্থ শাখা বা প্রতিনিধি ছাড়াও বিদেশে বৈদেশিক মুদ্রা বিনিময় কারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো থেকেও ভ্রমণকারী চেক টিসি ভাঙানো যায়, ফলে এর ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। নিম্নে ভ্রমণকারীর চেকের একটি নমুনা প্রদত্ত হলো। এখানে চেকটিতে একইভাবে মাঝামাঝি সবচেয়ে উপরে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এর নিচে ঠিকানা মানে লোকাল অফিস মতিঝিল বা এ ব্যাংক এলাকা ঢাকা 1000 বাংলাদেশ, এবং এর ডান পাশে আছে তারিখ, উপর থেকে কিছুটা নিচে আর কি, 15 এপ্রিল 2007, এবং বাম পাশে আছে টিসি নং 248/4/07, এবং মাঝামাঝি ব্যাংকের ঠিকানার নিচে ব্র্যাকেট দিয়ে লেখা আছে ব্র্যাকেট ব্যাংকের সকল শাখা ও প্রতিনিধির নিকট প্রযোজ্য, ব্র্যাকেট ক্লোজ। এবং এরপরে বাম দিকে এর নিচে থেকে শুরু হয়েছে আদেষ্টার অনুমোদন ... এরপরে আছে ব্র্যাকেট পরিশোধকারী প্রতিনিধির উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করতে হবে, ব্যাক ক্লোজ। এরপরে একটি বক্স লেখা, বক্সে লেখা আছে বক্সে মাঝামাঝি যেখানে লেখা $5,000, এর নিচে বাম পাশ থেকে শুরু হয় জনাব শরীফুল ইসলামকে অথবা আদেশ অনুসারে চাইবা মাত্র $5,000 বা তার সমপরিমাণ প্রচলিত বৈদেশিক মুদ্রা প্রতি পরিশোধ করুন। বাম পাশে এর নিচে লেখা আছে প্রাপকের নমুনা দস্তখত শরীফুল ইসলাম আদেষ্টা কর্তৃক সত্যায়িত, এবং ডান পাশে আছে রিফাত মাহমুদ ব্যবস্থাপক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে। দশ দশমিক ১৬, ভ্রমণকারীর চেকের গুরুত্ব বা তাৎপর্য বা সুবিধা, ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অব ট্রাভেলার্স চেক। বর্তমানকালে বৈদেশিক যোগাযোগ এতটাই বৃদ্ধি পেয়েছে যে প্রতিনিয়তই মানুষ নানান প্রয়োজনে ও ভ্রমণের উদ্দেশ্যে প্রায়শই এক দেশ থেকে অন্য দেশে গমন করছে, আর এই ক্ষেত্রে গমনকারীদের জন্য ভ্রমণকারীর চেক খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক ভ্রমণকারীর চেকের সাহায্যে ভ্রমণকারীরা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণে সহজে অর্থের সংস্থান করতে পারে। দুই, এরূপ চেকে ব্যবহারের ফলে ভ্রমণকারীদেরকে নগদ অর্থ সাথে নিয়ে যেতে হয় না, ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস পায়। তিন, ভ্রমণকারীর চেক ইস্যুকারী ব্যাংকের বিদেশস্থ যে কোনো শাখা বা প্রতিনিধির নিকট মাঙানো যায়, বলে ভ্রমণকারীদেরকে বিদেশ বিশেষ কোনো ঝামেলা পোহাতে হয় না। চার, ইস্যুকারী ব্যাংকের বিদেশস্থ শাখা বা প্রতিনিধি সেই দেশের মুদ্রায় অর্থ প্রদান করে, ফলে ভ্রমণকারী সংশ্লিষ্ট দেশের মুদ্রা অতি সহজেই জোগাড় করে ভ্রমণ খরচ মেটাতে পারে। পাঁচ, এর আরেকটি সুবিধা হলো ভ্রমণকারী নিজের দেশের যে কোনো ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে ভ্রমণকারীর চেক সংগ্রহ করতে পারে, ফলে ইচ্ছে মতো তা ভাঙিয়ে অর্থ সংগ্রহ করা যায়। ছয়, এরূপ চেক ব্যাংক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ট্রাভেলিং এজেন্ট প্রতিষ্ঠানগুলো ইস্যু করতে পারে। এছাড়া বিদেশে ব্যাংকের প্রতিনিধি ছাড়াও মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের নিকট থেকেও তা ভাঙানো যায়। ১০.১৭ ভ্রাম্যমাণ নোট, সার্কুলার নোট, পর্যটকদেরকে সেগুলো ২৫০ নম্বর পেজ, ১০.১৫ ৫০, ২৫০ পেজ, ১০.১৭ ভ্রাম্যমাণ নোট, সার্কুলার নোট, পর্যটকদের প্রদত্ত যে হুন্ডি বিদেশের কোনো ব্যাংকে বা তার প্রতিনিধি ব্যাংকে ভাঙানো যায় তাকে ভ্রাম্যমাণ নোট বলে। ভ্রাম্যমাণ নোট কোনো ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়। এই নোটে ব্যাংক এর বিদেশস্থ কোনো শাখা বা প্রতিনিধিকে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার নির্দেশ দিয়ে থাকে। তেরা, ভ্রাম্যমাণ নোট বা সার্কুলার নোট এমন একটি ঋণের দলিল যে দলিল ইস্যুকারী ব্যাংক কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য বিদেশস্থ এর কোনো শাখাকে বা প্রতিনিধিকে শর্তহীন নির্দেশ দেয়। এই নোট সমূহ বিদেশে অবস্থিত ইস্যুকারী ব্যাংকের যে কোনো শাখা বা প্রতিনিধির কাছ থেকে ভাঙানো যায়। নোটের সাথে সংলগ্ন একটি নিদর্শন পত্রে ইস্যুকারী ব্যাংকের বিদেশস্থ বিভিন্ন শাখা ও প্রতিনিধির নাম লিপিবদ্ধ থাকে। এত ব্যতীত এ নিদর্শন পত্রে ভ্রাম্যমাণ নোটের সংখ্যা, ভ্রমণকারীর নাম ও তার নমুনা সহ উল্লেখ থাকে। প্যারা, ভ্রমণকারীর সুবিধার্থে ভ্রাম্যমাণ নোট সিরিজের আকারে ইস্যু করা যেতে পারে, অর্থাৎ একটি ভ্রাম্যমাণ নোটের সাথে কয়েকটি অতিরিক্ত নোট সংযুক্ত করা হয়। প্রত্যেকটি নোটে বিভিন্ন পরিমাণ অর্থের অঙ্ক উল্লেখ থাকে। ভ্রমণকারী ইচ্ছে মতো বিদেশের যে কোনো স্থানে অনুমোদিত ব্যাংকের শাখা হতে নোটগুলো আলাদা আলাদাভাবে ভাঙাতে পারে। প্যারা, নিম্নে একটি ভ্রাম্যমাণ নোট ও নিদর্শনপত্রের নমুনা প্রদর্শিত হলো। ভ্রাম্যমাণ নোট, সার্কুলার নোট, এখানে নিদর্শনপত্রের এটাতে সবচেয়ে উপরে মাঝামাঝি লেখা আছে সোনালী ব্যাংক, তার নিচে বঙ্গবন্ধু বিনিয়োগ শাখা ঢাকা, ১০০০ বাংলাদেশ। এর ডান পাশে বাংলাদেশ লেখার ডান পাশে উপরের দিকে লেখা আছে তারিখ ৮ এপ্রিল ২০০৭, এবং বাম পাশে লেখা আছে নম্বর ৯০৮/৪/০৭, এবং ব্যাংকের ঠিকানার ঠিক নিচে ব্র্যাকেট দিয়ে লেখা আছে ব্র্যাকেট প্রদর্শন পত্রে উল্লিখিত শাখা ও প্রতিনিধির নিকট প্রযোজ্য ব্র্যাকেট ক্লোজ। এর নিচে বাম পাশে বক্সে লেখা আছে টাকা ১০,০০০, এবং এর পরে বক্সের বাইরে লেখা আছে কথায় মাত্র ১০,০০০ টাকার ভ্রাম্যমাণ নোট। এরপরে বাম দিক থেকে শুরু হয়, নিচে লেখা আছে সুধী জনাব এনামুল করিম, ব্র্যাকেট সংযুক্ত প্রদর্শন পত্রে নমুনা স্বাক্ষর যুক্ত ব্যাংক ক্লোজ, প্রদর্শন পত্র সহ অত্র ভ্রাম্যমাণ নোটখানা আপনাদের নিকট উপস্থাপন করবেন, জনাব এনামুল করিম অথবা আদেশ অনুসারে উপযুক্ত অনুমোদনের বিপক্ষে প্রদর্শন পত্র সহ অত্র ভ্রাম্যমাণ নোটখানা উপস্থাপন করা মাত্র সর্বমোট ১০,০০০ টাকা পর্যন্ত প্রদান করবেন। এর নিচে বামে লেখা আছে বরাবর সোনালী ব্যাংকের শাখা অথবা প্রতিনিধি, ব্র্যাকেট প্রদর্শন পত্রের তালিকাভুক্ত ব্যাংক ক্লোজ, এবং বাম পাশে সর্বনিচে লেখা আছে আপনাদের বিশেষত আলী নকি ব্যবস্থাপক সোনালী ব্যাংকের পক্ষে, এবং এর নিচে আছে নিদর্শন বা প্রদর্শন পত্র লেটার অফ ইন্ডিকেশন। এখানে লেখা আছে সোনালী ব্যাংক, সবচেয়ে উপরে মাঝামাঝি লেখা আছে সোনালী ব্যাংক, তারপরে আছে বঙ্গবন্ধু রেভিনিউ শাখা ঢাকা, ১০০০, তারপর বাংলাদেশ, এবং এর বাম পাশে উপরের দিকে লেখা আছে তারিখ ৮ এপ্রিল ২০০৭, এবং বাম পাশে আছে নম্বর 385 বাই 4 বাই 07, এবং এর নিচেই বাম পাশ থেকে শুরু সুধী, আমাদের ইস্যুকৃত 908 বাই 4 বাই 07 নম্বর ভ্রাম্যমান নোটখানা জনাব এনামুল করিম আপনাদের নিকট উপস্থাপন করবেন। আপনাদের অবগতির জন্য আমাদের অনুমোদন কৃত তার নাম ও নমুনা স্বাক্ষর নিম্ন উল্লেখ করা হলো। এরপরে বাম পাশে নিচে লেখা আছে নাম এনামুল করিম, নমুনা স্বাক্ষর, তারপরে বরাবর 1 সোনালী ব্যাংক লন্ডন শাখা, 2 সোনালী ব্যাংক নিউ ইয়র্ক শাখা, এবং ডান পাশে সবচেয়ে নিচে নিচে লেখা আছে আপনাদের বিশ্বস্ত আলী নকি সোনালী ব্যাংকের পক্ষে। দ্বিতীয় খণ্ড সমাপ্ত, 250 পেজ পর্যন্ত কমপ্লিট।